আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে ওই আলোচনা আমরা করব যে আলোচনা আমরা পূর্বে করে আসছিলাম, সেটা হচ্ছে কোরআনের আদব, কোরআনের গুরুত্ব মাহাত্ম্য দিয়ে বলছিলাম। অনেক কথাই আছে কোরআনের ব্যাপারে, তার প্রতি আদব, কিভাবে তেলাওয়াত করবেন ইত্যাদি। এখন তার গুরুত্ব মাহাত্ম্যের ব্যাপারে আরো কয়েকটি কথা আছে। কোরআন হল অপরিবর্তিত, অপরিবর্ধিত, আর কেয়ামত পর্যন্ত এই রকম অপরিবর্তনীয়, অপরিবর্ধনীয় থাকবে। কোরআনের মাঝে কোনো পরিবর্তন ঘটেনি, ঘটানো হয়নি, ঘটবে না, পারবে না কেউ। অপরিবর্তনীয় বলতে কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছে, আপনারা জানেন কোরআন, কোরআনের বিভিন্ন কেরাত আছে, তার মানে একই শব্দকে বিভিন্ন রকম পড়া যায়। কোন কোন জায়গায় আলামুন, কোন কোন জায়গায় আলামুন, তা আলামুন, এইভাবে আছে। তো এগুলো পরিবর্তনের অর্থে পড়ে না। কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছে প্রায় সাত ভাষায়, সাত ভাষায় বলতে সাত ভঙ্গিমাতে, হ্যাঁ, তো সেই সাত ভঙ্গিমায় অবশ্য অনেক সময় পড়তে গিয়ে অর্থেরও পরিবর্তন ঘটে, কিন্তু তা সেটা পরিবর্তন বলা যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই সেটা স্বীকৃত। অতএব সেটা কোরআনের পরিবর্তন নয়, কারণ সেটা ওইভাবেই এসেছে, আর ওইভাবেই আমাদেরকে কখনো দুই রকম, কখনো তিন রকম, এটা আমাদেরকে মানতে হবে, এতে সমস্যা নেই। এটা এটা পরিবর্তন বলে না। পরিবর্তন বলে যদি কেউ এতে অন্য কিছু ঢুকিয়ে দেয়, কিছু আপনার যদি এখান থেকে কিছু ডিলিট করে দেয়, মুছে দেয়। যেমন কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই একটা কোরআনের আয়াত আছে। শিয়ারা বলছে যে এখানে ওয়া আলা মুহাম্মাদিন ছিল, এটা সাহাবারা হজব করে দিয়েছে। সাহাবাদের কি স্বার্থ ছিল আলা মুহাম্মাদিনটা হজব করবেন কেন? বলছে না, যারা আলীর দুশ্মন, যারা আলীকে খলিফা মানেনি, তারা আর ওরা যাদেরকে কাফের বলে, তাদেরকে কাফের বলে। আবু বাকর শুরু থেকেই প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা সব কাফের, তা এরা মিথ্যা বলবে না, তা বলবে কে? বলছে যে আলে মোহাম্মদ। তা আলে মোহাম্মদ যদি ওখান থেকে উঠিয়ে দেয় তো লাভটা কি? ওখানে আলে মোহাম্মদ নেই। ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম, যে ইব্রাহিমই তো রয়েছে, ইব্রাহিমই তো আলে মোহাম্মদ, তাই না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ইব্রাহিম হচ্ছেন আল্লাহর নবীর পিতা, তাই না? আল্লাহর নবীর বংশীয় পিতা, পূর্বপুরুষ। তো সেখানে নতুন করে আলে মুহাম্মদ থাকার কথা নয়। যদি থাকত তাহলে কোনো সমস্যাই ছিল না, না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ মুহাম্মদের বংশ ওখানে উল্লেখিত আছে। কিন্তু শিয়ারা বলছে না, আলে মুহাম্মদ ছিল, ওটাকে ওরা ডিলিট করে দিয়েছে। এইটাকে বলে ডিলিট, এটাকে বলে পরিবর্তন। এরকম পরিবর্তন কি কোন সাহাবী করতে পারেন? অসম্ভব। কিন্তু ওরা শুধু সাহাবীদেরকে দেখতে পারেন না বলে দেখতে লারি চলন বাঁকা, তারা নানা রকম অপবাদ দেয়, এই কোরআন সেই কোরআন নয় ওরা বলে। তো আসলে যারা বলে তারা নিজেরাই কাফের। কোরআন অপরিবর্তনীয়, কোরআনের কোন পরিবর্তন নেই, পরিবর্ধন নেই। এই কোরআন হল এমন গ্রন্থ যার হেফাজতের দায়িত্ব নিয়েছেন খোদ অবতীর্ণ অবতারণকারী কে? মহান আল্লাহ। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কোরআন অবতীর্ণ করেছি আর আমি এর হেফাজত করব। হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ নিজের। কেউ এই কোরআনে পরিবর্তন আনতে পারবে না। অতএব যদি কেউ চায় যে কোরআনকে পৃথিবী থেকে মুছে দেব, পারবে? তবে কোরআন একসময় পৃথিবী থেকে মুছে যাবে। কখন? কখন? কিয়ামত, কিয়ামতের আগে। পৃথিবী থেকে আপনা আপনিই কোরআন মুছে যাবে। কোরআন খুলে দেখবেন কোরআনের সাদা পাতা পড়ে আছে, কোরআনের লেখা নেই। সুতরাং কোরআন হচ্ছে এমন যে কিয়ামতের আগাম পর্যন্ত থাকবে, আর সেই ক্ষেত্রে কোরআনকে পরিবর্তন করতে কেউ পারবে না। আপনি বর্তমানে যদি খোঁজেন, আমরা জানি যে অনেক আসমানি কিতাব, আরো অন্য আসমানি কিতাব আছে বলা হয়, কিন্তু আমরা বিশ্বাস করি যে কোরআন ছাড়া অন্যান্য আসমানি কিতাবগুলো কি বিকৃত, সেগুলো সঠিকভাবে নেই, যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে নেই যেমন কোরআন আছে। কারণ কোরআন হচ্ছে সবচেয়ে আধুনিক কিতাব। কোরআন যখন অবতীর্ণ হয় তারপর থেকে ছাপা লিখা ইত্যাদির উন্নতি হয়, কিন্তু আগের কিতাবগুলো লেখার সেরকম সিস্টেম ছিল না বলে আস্তে আস্তে সেগুলো নষ্ট হয়ে গেছে, কিছু কিছু আছে। তবে আমরা একথা বিশ্বাস করি যে কোরআন ছাড়া অন্য আসমানি কিতাব কি বিকৃত, কেন কোরআনই সাক্ষী দিচ্ছে সেগুলো বিকৃত। ইউহাররিফুন আল কালিমা আম্মা ওয়াদিহি, ওরা নিজেরাই নিজেরা বিকৃত করে নিয়েছে। এখন বর্তমানে যদি আমরা ধরি যে কোরআনকে মুছে দেব, তাহলে আমরাও বলবো কোরআন কেন, যত কিতাব আছে, আসমানি কিতাব আছে, ধর্মীয় গ্রন্থ আছে, তোমরা যেটাকে ধর্মীয় গ্রন্থ বলছো, জেন্দাবেস্তা, টিপটক, বেল, বাইবেল, অমক তমক, যাও উপনিষদ, বেদ, যথা কিছু আছে সবকে ধ্বংস করে দাও, কোরআন ধ্বংস হয়ে যাক। তারপর যদি চাও যে আবার ফিরে আসুক, ডাকো বাইবেলকে, বাইবেল আসতে পারবে না, ডাকো তাওরাত ইঞ্জিলকে আসতে পারবে না, ডাকো ত্রিপিটককে আসতে পারবে না, ডাকো বেদ উপনিষদকে, মহাভারতকে আসতে পারবে না। কিন্তু যখন কোরআনকে ডাক দেয়া হবে, তখন লাব্বাইকা বলে শত শত হাফেজ যাদের বুকের ভিতরে এই কোরআন কি করা আছে, সংরক্ষিত আছে, তারা লাব্বাইক বলে আসবে। আর আলিফ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলিফ লাম মিম পড়তে শুরু করে দেবে, আবার সেই কোরআনই চলে আসবে যে কোরআন ছিল। কত লক্ষ লক্ষ হাফেজ, বরং কোটি কোটি হাফেজ আছে এই কিতাব, যে কিতাবের অর্থ বুঝে না, অথচ পানির মতো মুখস্থ বলে, তাই না? কোথায় বাংলাদেশ থেকে যে অর্থ বুঝে না, আরবে এসে যারা অর্থ বোঝে তাদের উপরে ফার্স্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না হচ্ছে না, প্রতিযোগিতায় তারাই ফার্স্ট হচ্ছে। কোরআন এত সহজ, কোরআন মুখস্থ করা সহজ, কোরআন বোঝাও সহজ, কিন্তু হালমিম মুদ্দাকের, কেউ উপদেশ গ্রহণকারী আছে, কেউ বুঝতে চায় কি? আপনাদের মধ্যে বলুন কে কে কোরআন বুঝতে চায়। আজকে তো মোটামুটি রুমটা ভরা ভরা আছে, কিন্তু আপনারা দেখেছেন কোরআনের দর্শের দিনে আসে না, কেন আসে না? ওই যে হুজুর পাচ্ছি না, হুজুর মুখ দিয়ে বের হয় না, হুজুর অনেকে ফালতু মনে করতে পারে, কোরআন শেখাটা ফালতু মনে করতে পারে। আপনি লেখাপড়ার জন্য, আপনি নিজের লেখাপড়ার জন্য, দুনিয়াদারির জন্য বহু লেখাপড়া করেছেন, বাংলা জানেন, ইংরেজি জানেন, কিন্তু আরবি জানেন না, কেন? আরবি আপনার কাছে প্রাধান্য পায়নি কেন? এটা হচ্ছে আখেরাতের জিনিস, জানি না, আখেরাতকে বিশ্বাস করলে পরে আখেরাতের জিনিসকে আপনি প্রাধান্য দেন না কেন? বেশ, শিখেননি, পারেননি, এখনো পাচ্ছেন না। আপনি নিশ্চয়ই যদি আপনি এখানে সৌদি আরবে বিদেশে কাজ করছেন, এখানে আপনি হয়তো বাংলা পড়া লেখাপড়া শেখেননি, বিয়ে শাদি করে এসছেন, আপনার বহু শিক্ষিতা বা লেখাপড়া জানে, একটা চিঠি পাঠালো, সেই চিঠিটা যখন আপনার হাতে এলো, তখন আপনি চিঠিটা পড়ে শুনবেন? হুজুর আমি তো পড়তে যাই না। তাহলেও কি পড়াইয়ে কাউকে, কারো দ্বারা পড়িয়ে শুনবেন না? শুনবেন না, আমার কাছে আসবেন, হুজুর একটু চিঠিটা পড়ে দেন, আমার বউ চিঠি লিখেছে, বন্ধুর কাছে যাবেন, একটা চিঠিটা পড়ে দেন, আমার বউ চিঠি লিখেছে, তাই না? কত চেষ্টা করে সাইকেল নিয়ে দূর থেকে দূরান্তে গিয়ে সেখানে গিয়ে বলবে, আমার চিঠিটা পড়ে শোনাও, আমার বউ কি লিখেছে, কিংবা আমার বাপ কি লিখেছে, কিংবা আমার মা কি লিখেছে। মায়ের চিঠি পড়তে হবে, বাপের চিঠি পড়তে হবে, আর বউ থেকে, মা থেকে, বাপ থেকে, আরো সারা বিশ্ব থেকে সবচেয়ে যে আপনার আপন, বাপ মা তো আপনার জন্মদাতা, তাই না? আর আপনার সৃষ্টিকর্তা কে? তাহলে তার কাছ থেকে চিঠি এলো, আপনি পড়তে চেষ্টা করেছেন? আপনি পড়তে জানেন না, মানলাম, বুঝেন না, তো তার কাছ থেকে যে চিঠিটা এলো, সেই চিঠিটার জন্য আপনি এর কাছে, ওর কাছে কবর গেছেন? এরকম প্রশ্ন হতে পারে না? পারে না, কবর এই প্রশ্ন হবে, চিন্তা নেই, কবর এই প্রশ্ন হবে, যখনই ফেরেশতা তিনটে প্রশ্ন করবে, আর প্রশ্নের উত্তর সবারই জানা আছে, কিন্তু যার ভাগ্যে তৌফিক নেই, মানে যে ঠিক মতো ইমান আমল ঠিক রাখেনি, সে বলতে যখন পারবে না তখন ফেরেস্তা কি বলবেন? হা হা লা আদরি, তখন ফেরেস্তা বলবেন মা তালাইতা ওয়া মা দারাইতা, পড়াশোনাও করনি আর জেনেও নাওনি, নিজেও লেখাপড়া শিখলে না, অপরের কাছে গিয়ে শিখে নিলে না, শুনলে না, এ কেমন কথা। অথচ যখন মোমেন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, মোমেন ব্যক্তি যে প্রশ্নের উত্তরগুলো দেবে, তখন ফেরেস্তা জিজ্ঞাসা করবেন তুমি কেমন করে জানলে, তখন মোমেন কি বলবে? তালাওত কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। আপনি যদি আল্লাহর কিতাব না পড়ে থাকেন তো কবরে গিয়ে বলবেন আমি আল্লাহর কিতাব পড়েছি? কি করে বলবেন? আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তাতে যা আছে সত্য বলে জেনেছি। আপনি বড় আনন্দের সাথে আপনি বলতে পারবেন, বুক ফুলিয়ে বলতে পারবেন, আর তখনই আকাশবাণী হবে, এ বান্দা আমার সত্য বলছে, এর জন্য জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ফলে জান্নাত থেকে ঠান্ডা হাওয়া, সুগন্ধময় ঠান্ডা হাওয়া তার কবরে আসতে থাকবে, তার বিছানা জান্নাতি বিছানা হবে। কিছুক্ষণ পরে এক সুন্দর এক লোক এসে সামনে দাঁড়াবে, বলবে কে তুমি যে তোমার চেহারা সুসংবাদ বহন করছে? তখন সেই লোক বলবে আমি তোমার বন্ধু, আমি তোমার সেই নেক আমল যে নেক আমল তুমি দুনিয়াতে করতে, আমি তোমার সাথী। কবরে সাথী হবে তাই না? কবরে বন্ধু পাবেন। এই বন্ধু কে? আপনার নেক আমল, যত রকম নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত ইত্যাদি দান খায়রাত সবকিছু মিলিয়ে কি হবে? নেক সাথী হবে যে কবরে আপনার থাকবে। কোন কোন রেওয়ায়েতে আছে, বর্ণনায় আছে, তাকে বলা হবে তুমি ঘুমিয়ে যাও। কেমন ঘুমিয়ে যাও? আপনারা নিশ্চয়ই আজ পর্যন্ত বহু ঘুম ঘুমিয়েছেন, বহু রকমের ঘুম ঘুমিয়েছেন, মেহনত করে ঘুমিয়েছেন, তারপরে আপনার টেনশনে ঘুমিয়েছেন, সুখের সময় ঘুমিয়ে ঘুমিয়েছেন, দুঃখের সময় ঘুমিয়েছেন। হাদিস থেকে যা মনে হয় সবচেয়ে মিষ্টি ঘুম হল সেই ঘুম যেদিন আপনি বিবাহ করেছিলেন এবং বিবাহ বাসরে আপনি ছিলেন এবং আপনার নতুন স্ত্রী ছিল, তারপরে তার সঙ্গে আলাপ আলোচনা থেকে নিয়ে মিলন পর্যন্ত করার পর যে মিষ্টি ঘুম এসে যায়, সেই ঘুম ছাড়তে ইচ্ছা হয় না, আর সেই ঘুম ছেড়ে উঠতে ইচ্ছা হয় না, বিছানা ত্যাগ করতে ইচ্ছা হয় না, এমন মিষ্টি ঘুম, সেই ঘুম তুমি ঘুমিয়ে যাও। কখন জাগবে? কেয়ামতের সকালে। মোট কথা, এখানে কোরআনের যে মাহাত্ম্য বলা হচ্ছে, আপনি শিখলেন না কেন? শিখলেন না কেন? আজকে এত লোক, অথচ রবিবারে লোক হয় না কেন? সেদিনে কোরআনের দর্শ বলি কেন? না শিখতে চাই না, শেখা হয় না। আপনার চেষ্টা আছে? চেষ্টা থাকলে একজন পুরুষ মানুষ, বিশেষ করে মহিলা তো দূরের কথা, মহিলা অনেক চেষ্টা করে, অনেক কিছু শিখছে, কিন্তু পুরুষ মানুষ যদি বলে যে আমি জিনিসটা করব, পারে না? পারে না। পুরুষের বাত হাতি কা দাঁত বলে বাংলাতে, যদিও হিন্দি কথা, হাতির দাঁতের মতো শক্ত হবে। একজন পুরুষ যখন চেষ্টা নেবে তখন সে পারব না, পারিব না, এই কথাটি বলিও না। আর কেন পারিবে না তাহা দেখো শতবার, ঠিক কিনা? তো যদি চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই পারবেন, কিন্তু মুশকিল হচ্ছে কি, যে শেখার চেষ্টা না থাকলে, মানে শেখার চেষ্টা, যে জিনিসটা শিখবেন সেই জিনিসটার প্রতি গুরুত্ব না থাকলে আপনার চেষ্টাও থাকতে পারে না, আসতে পারে না। এ হল বিজ্ঞানময় কোরআন। এ কোরআন হল বিজ্ঞানময় কোরআন, যার সাথে সঠিক জ্ঞান ও বিজ্ঞানের কোন সংঘর্ষ হতে পারে না। কোন বিজ্ঞান যদি এসে বলে এমন কথা যেটা কোরআন বিরোধী, এটা কি হতে পারে? হতেই পারে না, কারণ বিজ্ঞানময় আল্লাহর পক্ষ থেকেই কোরআন এসেছে, সৃষ্টিকর্তার পক্ষ থেকেই কোরআন এসেছে। তাহলে যদি কোনো কথাকে আমরা পরস্পর বিরোধী পাই, কোরআনের সাথে বিজ্ঞানের সংঘর্ষ হচ্ছে, তাহলে তখন কি বুঝতে হবে? বিজ্ঞান ভুল বলছে, কোরআন এটাই সঠিক। তবে হ্যাঁ, কোরআনের সঠিক অর্থ তো বুঝতে হবে। এখন আপনি যদি উল্টাপাল্টা মানে করে প্রচার করেননি, বলেন বিজ্ঞানের সংঘর্ষ হচ্ছে, তাহলে তো হবে না। তাহলে দেখা যাবে যে বাস্তব বিজ্ঞান ঠিক, কিন্তু আপনার অর্থটা, কোরআন ভুল না, আপনার নেওয়া অর্থটা ভুল, এমন হতে পারে তাই না? বোঝার ভুল, এমন হতে পারে। মোট কথা, বিজ্ঞান যেটা বাস্তব বলে প্রমাণ করছে, অবশ্য বিজ্ঞানেরও আপোষে পারস্পরিক সংঘর্ষময় কথা আছে, পরস্পর বিরোধী স্ববিরোধী কথা আছে। আজ বিজ্ঞান একরকম বলে, কাল বিজ্ঞান আরেক রকম বলে, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এ নিয়ে নানা রকম কথা আছে। কোন কোন বিজ্ঞানী বলছে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর কোন কোন বিজ্ঞানী বলছে না সূর্যও ঘুরছে, সূর্যও চলছে। তো বিজ্ঞানেরও কথা একরকম নয়। সুতরাং সেই ক্ষেত্রে বিজ্ঞানের সঙ্গে কোরআনকে সামঞ্জস্যের পর্যায়ে আনতে গেলে মানুষকে খেয়াল করা উচিত যে বিজ্ঞান যেটা বলছে সেটাই কি শেষ কথা, নাকি আরো কথা হতে পারে। পরে বিজ্ঞানী এসে আবার নাকচ করবে না, তো তখন কোরআন মিথ্যা হয়ে যাবে। এই জন্য বিজ্ঞানের সাথে বিজ্ঞান, যারা অনেকে বিজ্ঞান নিয়ে বক্তৃতা করে কোরআনের সাথে মিল দিয়ে, তাদের সাবধান হওয়া উচিত যে বিজ্ঞান আজ যেটা বলছে কাল যদি আবার অন্য কথা বলে তো কোরআন আপনার মিথ্যা হয়ে যেতে পারে। সুতরাং কোরআনের সাথে বিজ্ঞানের এরকম মিল দেবেন না, যেটা একদম স্পষ্ট ঠিক আছে, যেটা মিলে গেছে মিলছে সেটা আলাদা কথা। কিন্তু যেমন পৃথিবী গোল, কোরআনে আয়াতে ইঙ্গিত করা হয়েছে পৃথিবী গোল, বিজ্ঞানও বলছে পৃথিবী গোল, এটা আর সমস্যা নেই। আজকাল তো আমরা পৃথিবীর ছবি দেখতেই পাচ্ছি চোখের সামনে, পৃথিবী গোল কমলা লেবুর মতো ইত্যাদি। মোট কথা, কোরআনের সঠিক অর্থের সাথে বিজ্ঞানের বাস্তব যেটা, এটা ভুল তথ্য নয়, সঠিক তথ্যের কোন সংঘর্ষ হতে পারে না। এই কোরআন হল সমস্ত গ্রন্থের সর্দার, গ্রন্থ সম্রাট। এই কোরআন হল গ্রন্থ সম্রাট। পৃথিবীর বুকে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের সর্দার হল আসমানি গ্রন্থগুলো, যেগুলো আল্লাহর কাছ থেকে এসেছে। আর আল্লাহর কাছ থেকে যে গ্রন্থগুলো এসেছে তার মধ্যে আমরা কটার নাম জানি, আজকে বাদশা মনে হয় আসেনি নাকি বাদশা? হ্যাঁ, আল্লাহর কাছ থেকে যে সমস্ত কিতাবগুলো এসেছে তার মধ্যে আমরা কটা নাম জানতে পারি? হ্যাঁ, চারটে। কি কি? তাওরাত, ইনজিল, জাবুর আর ফোরকান বা কোরআন, সাহিফা ইব্রাহিম, আরো অন্যান্য কিতাব আছে কিন্তু আমাদের নাম জানা নেই। তাহলে এই কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে। আর এই চারটে কিতাবের মধ্যে কোন কিতাবটা শ্রেষ্ঠ? কোরআন শ্রেষ্ঠ। এই কিতাব হল মহাইমেন, এই কিতাব হল সর্দার, এই কিতাব অন্য কিতাবগুলোকে কি করে দিয়েছে? মানসুখ করে দিয়েছে, রহিত করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি। হ্যাঁ, আমি যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব পূর্বের কিতাবগুলোকে সত্য বলে স্বীকার করে। এ নয় যে কোরআন বলছে যে না তাওরাত মিথ্যা, জাবুর মিথ্যা, ইঞ্জিল মিথ্যা, না, সত্য সত্য সত্যায়ন করছে। আর তবে হ্যাঁ, এই কিতাব হচ্ছে তাদের উপরে কি প্রাধান্যপ্রাপ্ত, তাদের উপরে এই কিতাব প্রাধান্যপ্রাপ্ত। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, সুতরাং আল্লাহ তাআলা যা অবতীর্ণ করছেন তাই দ্বারা তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করো। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আর তাদের খেয়াল খুশির অনুসরণ করো না ইত্যাদি। বেশ, এখন এই কোরআন হল এমন গ্রন্থ যার সত্যতায় কোন প্রকার সন্দেহ নেই। আপনি পৃথিবীর বুকে কোন বই আছে এমন দেখেছেন, ভূমিকায় লেখা আছে যে আমার এই বইতে বা আমার এই গ্রন্থে বা আমার এই পুস্তিকায় কোন রকমের ভুল নেই? আছে কোন বই পেয়েছেন কি লেখা থাকে এর উল্টো কথা লেখা থাকে? বহু চেষ্টা পরেও বহু ভুল ত্রুটি থেকে গেছে, যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমি তার প্রতি কৃতজ্ঞ হব ইত্যাদি লেখা থাকে, তাই না? আগেই লেখা থাকে শুরুতেই যে হ্যাঁ এটা ভুল, ভুল হতে পারে বা ভুল আছে আমি জানি। একমাত্র কোরআনই বলেছে গ্যারান্টি সহকারে, ভূমিকার পরে শুরুতে গ্যারান্টি দিয়েছে, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি, লা রাইবা ফি, এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নেই, না সন্দেহ আছে আর না ভুল আছে। লা ইয়াতিহিল বাতিলু, তার মধ্যে কোন রকম বাতিল কোন কিছু আসতে পারে না, তার সামনে না পেছনে না তার মধ্যে কোন রকম বাতিল নেই। সুতরাং শুরুতেই লেখা আছে লা রাইবা ফি, নিঃসন্দেহে কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কিতাব। তানজিলুল কিতাব লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে কিতাব অবতীর্ণ হয়েছে রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যাতে কোন সন্দেহ নেই। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা, তোমার রবের কালিমা, তোমার রবের বাণী হচ্ছে সত্য সত্যের দিক থেকে পরিপূর্ণ এবং ন্যায় পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ, মানে এতে যে বিচারগুলো আছে সেই বিচারগুলো কি সব ন্যায় সম্পন্ন, ইনসাফ পূর্ণ, এতে বেইনসাফি করা হয়নি। মহিলাকে এক দিয়েছে আর পুরুষকে দুই দিয়েছে, এটা বেইনসাফি না? এটা বেইনসাফি না? না, বেইনসাফি না। তার কারণ পুরুষকে ভরণ পোষণের দায়িত্ব দিয়েছে মহিলা, মহিলাকে সে দায়িত্ব দেওয়া হয়নি। এক জায়গায় একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে আর সেই দায়িত্ব দেওয়ার জন্য তাকে বেশি দেওয়া হয়েছে। সমষ্টিগতভাবে ব্যাপকতার দিক থেকে, সাধারণতার দিক থেকে জানতে হবে যে কোরআন যে ভাগ দিয়েছে, কোরআন যে বিচার করেছে, সেই বিচারে কোন প্রকার ভুল তো নেই, বরং তাতে কি আছে, ন্যায় পরায়ণতা আছে। যাকে যা দেওয়ার কথা তাই দেওয়া হয়েছে। নারীকে কি পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে? না। তবে নারীর হক কি নষ্ট করা হয়েছে? না। আমরা কি বলবো, নারীকে তার যথার্থ হক দেওয়া হয়েছে, নারীকে তার যথার্থ অধিকার দেওয়া হয়েছে, পুরুষের সমান অধিকার দেওয়া হয়নি। স্বামী স্ত্রী কি উভয়ে সমান বলা হয়েছে কোরআনে? না। কি বলা হয়েছে, ওয়ালির রিজাল আলাইহিন্না দারাজা, স্বামীর উপরে কি বলে, স্ত্রীর উপরে স্বামীর এক দরজা। এক দরজা মানে এক ধাপ, ঠিক আছে? স্বামী স্ত্রী সমান সমান, কিন্তু স্বামীর এক ধাপ মান বেশি। এতে সমস্যা কিছু আছে? সমস্যা কিছুই নেই। আমরা সংসারে সবাই কি সমান নাকি? আপনারা যদি ছ ভাই হন, ছ ভাই সমান হবেন? নিশ্চয়ই ছোট বড় হবে। আবার ভাই বোন থাকলে নিশ্চয়ই একজনকে বড় মানবেন। আপনার স্কুলে, আপনার অফিসে সবাই কি সমান নাকি? নিশ্চয়ই একজন ম্যানেজার থাকবে, একজন মুদির থাকবে, সেখানে সমস্যা নেই। কিন্তু নারী পুরুষের ক্ষেত্রে বলছে না, সমান সমান, হ্যাঁ সমান সমান, তবে বেতন একশো এক সমান থাকে না, সবকিছুই সব পার্থক্য আছে। নারী পুরুষ সমান না সৃষ্টিগত দিক থেকে, লাইসা জাকারু কালুনসা, একদম নারী পুরুষ সমান না। কিন্তু কবি নজরুল বলেছেন, মানে না কো তারা কোরআনের বাণী, সমান নর নারী। কোরআনে এরকম আছে নাকি সমান নর নারী? হ্যাঁ, সো কোরআনে আছে যে তোমরা এক অপরে, ঠিক আছে, অনেক ব্যাপারেই কোরআন নারীকে পুরুষের সমান দিয়েছে, পুরুষের সমান ভাগ দিয়েছে বা তুল্য করেছে, কিন্তু অনেক ক্ষেত্রে আবার নারীকে পুরুষের তিন গুণ বেশি মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। হ্যাঁ, কে বলবে? হ্যাঁ বিলাল, কোন সময়ে কোন ক্ষেত্রে নারীকে পুরুষের তুলনায় তিন গুণ বেশি মর্যাদা দিয়েছে বলতে পারবেন? বলতে পারবেন না? হ্যাঁ আরুন ভাই, কোন ক্ষেত্রে আল্লাহ তাআলা, হ্যাঁ কোন ক্ষেত্রে, মা যখন, মায়ের ক্ষেত্রে সন্তানের কাছে মায়ের, হ্যাঁ মায়ের কদর বাপের তুলনায় কতগুণ বেশি? আল্লাহ আকবার, তিন গুণ বেশি। দেখছেন, কখনো সমান ভাগ, আবার কখনো তিন গুণ বেশি। মায়ের পায়ের তলায় বেহেস্ত বলা হয়েছে, যেমন স্বামীর খেদমতে, স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর বেহেস্ত বলা হয়েছে। অতএব নারীকে যথার্থ হক দেওয়া হয়েছে, যদিও সমান সমান দেওয়া হয়নি। সমান বললেও নারীর অধিকার ক্ষুণ্ণ হয়, মায়ের অধিকার ক্ষুণ্ণ হয়, বরং মাকে অধিকার দেওয়া হয়েছে কত গুণ? তিন গুণ বেশি অধিকার দেওয়া হয়েছে, সমান সমান না। অতএব নারীর মর্যাদা ওখানে ক্ষুণ্ণ হয়েছে যেখানে ওরা বলছে সমান অধিকার হতে হবে। আমাদের বাপ মায়ের মধ্যে আমাদের বাপের চেয়ে মায়ের অধিকার বেশি আছে। কোরআন যদিও নারী পুরুষকে সমান করেনি, তবে নারীকে যথার্থ মর্যাদা দান করেছে, এটা আমরা বিশ্বাস করি। এই কোরআন হল মানুষের দৈহিক ও হার্দিক আধি ও ব্যাধির মহৌষধ। আধি ও ব্যাধি, আপনারা বাংলা জানেন, আধি কাকে বলে, ব্যাধি কাকে বলে? আধির চেয়ে, ব্যাধির চেয়ে আধি হল বড়, বাংলাতে বলে ব্যাধির চেয়ে আধি হল বড়। তো আধি কাকে বলে, ব্যাধি কাকে বলে? হবে সাহেব, হ্যাঁ আধি হল মানসিক আন্তরিক রোগ, আর ব্যাধি হল শারীরিক রোগ। কোন রোগটা বেশি বড়? আন্তরিক রোগটা। মনের রোগ হচ্ছে বিশাল রোগ, মনের রোগ না সারলে পরে শরীরের রোগও সারে না। কোরআন হল আধির রোগ, আধির চিকিৎসা এবং ব্যাধিরও চিকিৎসা। যদি আপনি চান যে আমি এই কোরআন দিয়ে আন্তরিক রোগ সারব, আর এটাই হচ্ছে আসল। কোরআন কিসের জন্য এসেছে? শরীরের ব্যথা, এটা কি ডাক্তারি বই? না। কিসের রোগ সারতে এসেছে? হৃদয়ের রোগ, হৃদয়ের রোগ সারতে এসেছে। দেখুন না, কোরআন বলছে ইয়া ইউহান্নাস কাদ জাআতকুম মাউইযাতুম মিন রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের কাছ থেকে উপদেশ এসেছে এবং শিফা এসেছে, শিফা মানে আরোগ্য, লিমা ফিস সুদুর, তোমাদের হৃদয়ের জন্য আরোগ্য স্বরূপ, তোমাদের হৃদয়কে ঠিক করতে। মানুষের মধ্যে হৃদয় আছে, সেই হৃদয়কে পবিত্র করতে হয়, মন আছে, সেই মনকে পবিত্র পরিচ্ছন্ন করতে হয়। যদি কেউ মন পবিত্র পরিচ্ছন্ন না করে তার কোন আমল কবুল হবে? এই জন্য কি বলে, নিয়ত ঠিক করো, তাই না? কারণ নিয়তের উপরে সবকিছু নির্ভরশীল। হ্যাঁ, বলে না অনেকে চালাক মানুষ, তারা হুজুর আগে দিল ঠিক করবে, ঠিকই কথা, দিল ঠিক করো, নাকি তুমি বলে আগে মন ঠিক করতে হবে তারপর নামাজ পড়বো? নামাজ পড়ার না মন থাকলে এই কথা বলে পিছল কাটে, তাই না? না, ঠিক করো, দিলটাকে ঠিক করো, তারপর নামাজ পড়া শুরু করো। আল্লাহ তাআলা বলছে ওয়া নাফসিম ওয়া মা সাওয়াহা, আল্লাহ তাআলা এই মনের কসম খেয়েছেন, তারপরে বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, তাজকিয়াতুন নাফস, মনকে পবিত্র করতে হবে, সে পরিত্রাণ পাবে যে এই মনকে পবিত্র করবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে এই মনকে কলুষিত করবে সে ক্ষতিগ্রস্ত হবে। কিভাবে মনকে পবিত্র করবেন? কোরআন দিয়ে, কোরআন দিয়ে চিকিৎসা করুন মনের, তাহলে আপনি মনের মহ ঔষধি পাবেন এই কোরআনের ভেতরে। আল্লাহ তাআলা বলছেন উন্নাজ্জালু মিনাল কোরআনি মা হুয়া শিফা, এই কোরআনের কিছু কিছু আয়াত আছে যেগুলো হচ্ছে আরোগ্য, ও রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য রহমত স্বরূপ। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, জালেমদের জন্য খাসারাই আছে। খাসারা মানে কি জানেন আপনারা? এই কথা সব খাসারা বলে না, খাসারা মানে কি? ক্ষতি, লস, নোকসান। কোন কোন শব্দ, কোরআনের শব্দ আমরা আম ভাবে ব্যবহার করি, তাই না? কিন্তু আমরা মানে হয়তো বুঝি না, কোরআনে আছে সেটা। بس ولو جعلناه قرانا اعجميا لقالوا لولا فصلت اياته اعجمي عربي قل هو للذين امنوا هدى قران হচ্ছে যাদের যারা ঈমান এনেছে তাদের জন্য হেদায়েত, সবার জন্য হেদায়েত না। এই কথা আগে বলেছিলাম, হিদায়াত হুদা লিল মুত্তাকিন। কেন? কারণ বলেছিলাম যে চোখ বন্ধ করে শুয়ে থাকলে তার জন্য সকাল সকাল হয় না, যে ঘুমিয়ে থাকবে তার সকাল না রাত, রাত, যে ঘুমিয়ে থাকলো তার রাত, আর যে চব্বিশ ঘন্টা ঘুমায় তার দিনই কি রাতে কি, যে অন্ধ তার দিন রাত সমান না। অতএব চোখ মিলে তা আমরা যদি না জাগি মাগো কেমন সকাল হবে। এই জন্য বলছেন ইমানদারদের জন্য হিদায়াত, যে বিশ্বাস করবে তার জন্য হিদায়াত, যে বিশ্বাস করবে না সে কি হিদায়াত পাবে? না না না না। আপনারা জানেন একটা কথা, জানেন ফুল, এই যে ফুল ফোটে, এই ফুলে বহু প্রকার পোকামাকড় এসে সেখান থেকে খাবার পায়। মৌমাছি কি পায় এখান থেকে? মধু পায়। আর মাকড়সা এখান থেকে কি পায় জানেন? কি পায়? মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে ওই যে মৌচাকে গিয়ে সংগ্রহ করে, আর মাকড়সার মধ্যে কি আছে? ওখান থেকে যেটা টানে, আহরণ করে, যেটা আহরণ করে সেটা কি হয়? বিষ হয়। যে বিষ দিয়ে ও ছোট ছোট পোকামাকড় কি করে? হত্যা করে এবং সেটাকে খায়। এ কথা আপনারা জানেন। সুতরাং ফুল ফুলি, কিন্তু ফুল থেকে মৌমাছি মধু পায় আর মাকড়সা পায় বিষ। তো আপনি যদি ইমানদার হন তাহলে কোরআন থেকে আপনি হেদায়ত পাবেন, আর যদি আপনি বেঈমান হন, নাস্তিক হন, এই কোরআন থেকে এমন কিছু পাবেন যা আরো আপনি আরো অন্ধকারে গিয়ে পড়বেন, আরো অন্ধকারে অন্ধ হয়ে যাবেন। যাই হোক, আল্লাহ বলছেন হু আকুল হু আলিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা, আর তাতে কি আছে? আরোগ্য আছে। বললাম আরোগ্য দুরকম হতে পারে, আধি এবং ব্যাধি, তবে আধির আরোগ্যই হচ্ছে বেশি গোটা কোরআনটাই। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফী আযানিহিম ওয়াকর, আর যারা ঈমান আনে না, যারা বেঈমান, যারা কাফের, তাদের কানে আছে কি? তাদের কানে আছে মোহর বা তালা, যার ফলে শুনতে পায় না। শুনতে কি পায় না? শুনতে পায়, সব কথাই শুনে, কিন্তু কোরআন শোনে না, দেখতে পায় না। যেমন আল্লাহ তাআলা বলছেন আমি কত জিন ইনসানকে সৃষ্টি করেছি, তাদের হৃদয় আছে, বোঝে না, তাদের চোখ আছে দেখে না, তাদের কান আছে শোনে না। আসলে কি তাই? আসলে হৃদয় আছে বোঝে না, কি বোঝে না, ভালো জিনিস বুঝতে চায় না। চোখ আছে তারা কি দেখতে পায় না? দেখতে পায় কিন্তু হ্যাঁ ভালো জিনিস দেখতে চায় না। করা কান আছে শুনতে পায় না, না গান টান মাশাল্লাহ কানে লাগানো আছে ইয়ারফোন সব কিছু শুনছে, ঘুমা আসে না ঘুম আসে না, কানে ইয়ারফোন লাগিয়ে দিয়ে গান শুনতে আসে গান শুনতে আসে। তারপর চোখ বন্ধ হয়ে গেল তখন আবার এই জন্য যেগুলোতে আছে যেগুলো আপনার টেপ রেডিও এগুলোতে একটা ফাংশন থাকে যেটাকে বলা হয় ওটাকে কি বলে যেন, হ্যাঁ না না না ওখানে লেখা থাকে নম, মানে ঘুমের একটা ফাংশন আছে, ওটা চালু করলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক মানে সারা রাত চলবে না, মানে এক সময় গিয়ে আপনি বন্ধ হয়ে যাবে, একটা ফাংশন আছে। যাই হোক, তো ঘুমাতে ঘুমাতে অনেকে গান শুনেছে। এই যে অফিসের পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যেটা আমাদের পুরনো অফিস ছিল, ওখানে এক লোক কানে কি বলে আপনার টিভি চালিয়ে শুয়েছিল, সকালবেলা উঠে না, তারপর দরজা ভেঙে দেখছে টিভি চলছে আর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে বসে আছে। আমাদের এই খালদিয়াতেই একজন কেরলাওয়ালা সকালবেলায় দেখা গেল তার হার্ট অ্যাটাক করেছে, তার শেষ নিঃশ্বাস শেষ হয়ে গেছে আর তার কানে ইয়ারফোন লাগানো আছে কিসের, গানের। এইগুলো কি মৃত্যু বলে? অশুভ মরণ। এই মরণ যে মরণ আপনি পাপ করতে করতে আপনার কাছে এলো, হিসাব দেবেন কিভাবে আল্লাহর কাছে, কোন মুখ নিয়ে দাঁড়াবেন আল্লাহর কাছে? মোট কথা এই কোরআন হল এমন যে কাফেরদের জন্য, যারা ঈমান আনে না যারা বিশ্বাস করে না, তাদের কানে তালা আছে, তাদের কানে সীসা আছে, তাদের কানে মোহর আছে, তারা চোখেও দেখতে পায় না, তারা এই কোরআনের ব্যাপারে তাকিয়ে দেখে না। উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ, তাদেরকে দূর থেকে আহ্বান করা হবে। আর মোট কথা এই কোরআনের যে মাহাত্ম, কোরআনের যে মর্যাদা, আপনি বলতে বলতে অনেক কিছু বলতে পারেন, অনেক কিছু শুনতে পারেন, কিন্তু আমরা আজকে এই পর্যন্তই শেষ করব কোরআনের মর্যাদা। তারপর আমরা অন্যান্য আদব নিয়ে আলোচনা করব। কোরআনের যে বৈশিষ্ট্য আছে শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে, এটাই যথেষ্ট যে কোরআন হচ্ছে আমাদের জীবন সংবিধান। জীবন সংবিধান মানে আপনার জীবনটাকে কিভাবে পরিচালিত করবেন। কেউ যদি বলে এ কোরআন ১৪০০ বছর আগেকার, তো ১৪০০ বছর পরে বা আরো পরের জীবনকে কোরআন কি করে পরিচালিত করতে পারে, এ প্রশ্ন হতে পারে না? পারে না, পারে। এ প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা আগেই দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা তিনিই জানেন। তিনি কোরআন অবতীর্ণ করেছেন এবং এমন সময়ে কোরআন অবতীর্ণ করেছেন যে তিনি জানেন যে এর পর থেকে পৃথিবী এমন হবে যে সেই পৃথিবীতে যদি কোরআনের আইন চালানো হয় কোনো সমস্যা হবে না। এই জন্য শিক্ষিত সমাজে যারা যারা বিবেকবান যারা উদার, তারা যদি কোরআনের এই আইন নিয়ে বিবেচনা করে, তারা নিশ্চয়ই বুঝবে যে কোরআনের আইন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না, অসম্ভব। আর যারা যারা অপরাধী, যারা অপরাধী, যারা নিজেদেরকে মনে করে যে গণতন্ত্রের পদ্ধতিতে আমরা শান্তি প্রতিষ্ঠা করব, তাহলে গণতন্ত্র মানে হল যার সংখ্যা বেশি তারাই রাজত্ব করবে, তাই না? তো যার সংখ্যা বেশি, কোন দেশে যদি বেশ্যার সংখ্যা বেশি হয় তাহলে রাজা কে হবে? বেশ্যা হবে না? কোন দেশে যদি লম্পটের সংখ্যা বেশি হয় তাহলে রাজা কে হবে? লম্পটের, হ্যাঁ হবে না? এই তো কদিন আগে দেখলেন এক দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি সবারই সামনে বিবাহ কথা, বিবাহ করার কথা ঘোষণা করলেন এবং সবারই সামনে তার চুমু খেলেন। জানেন কাকে বিবাহ করেছেন? একটা ছেলেকে। ছেলে ছেলেকে বিয়ে করতে পারে? এখন দেশের প্রধানমন্ত্রী সে ছেলেকে বিয়ে করেছে এবং সবারই সামনে, তাহলে বুঝুন যে প্রধানমন্ত্রীর এই অবস্থা হয় দেশের মানুষদের কি অবস্থা হবে, তাই না? শাশুড়ি যদি দাঁড়িয়ে মতে তো বৌরা মতে পাক দিয়ে দি, তাই না? তো এই অবস্থা, তো গণতন্ত্রের এই হচ্ছে নিয়ম, এই হচ্ছে নীতি। সুতরাং তারা কি কোরআন চাইবে? তারা যদি কোরআনকে মানতে যায় তাদের বিচারে বিচারে তাদের কি অবস্থা হবে? যদি ছেলেতে ছেলেতে বিয়ে হয়, মানে ছেলেতে ছেলেতে মিলন হয়, ছেলেতে ছেলেতে সহবাস হয়, তাহলে কোরআনের শাস্তি কি? তারা দুনিয়ায় থাকতে পারবে? তাহলে কেন কোরআনকে মানবে তারা? কেন কোরআনের সমালোচনা করবে না? কেন কোরআনের দুশ্মন হবে না? যেহেতু কোরআন তাদের বিরোধী, কোরআন তাদেরকে দুনিয়ায় থাকতে দেবে না। এই জন্য দুনিয়াতে থাকতে হলে তারা চাইছে যে কোরআন দুনিয়া থেকে মুছে যাক, অথবা কোরআনকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া যাক। এখন সমস্যা হলো যে তারা দেখেছে, তারা জেনেছে যে কোরআনকে মুসলমানদের কাছ থেকে সরানো যাবে না, তাই তারা এখন চেষ্টা করছে, উঠে পড়ে লেগেছে যে কোরআনকে মুসলমানদের কাছ থেকে সরানো যাবে না, কিন্তু মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে যাও। এই চেষ্টা চলছে যাতে করে মুসলমান কোরআন না পড়ে। এমন এমন বিলাস যন্ত্র বের হয়েছে যে সেই বিলাসে, সেই বিলাসিতায় কি হচ্ছে? হ্যাঁ, মোবাইল মোবাইল এখন আপনি মানে ভাবতে অবাক লাগে, স্কুলে গেলেও মোবাইল, ছাত্ররা তো আছে, ছাত্রদের অবশ্য মোবাইল এখন নিষিদ্ধ, নিজেতে পারে না, কিন্তু শিক্ষকেরা ওই চলছে এভাবে উল্টো পাল্টা, এ বটন সে বটন দেখা দেখি, আর গাড়ি চালাতে চালাতে এই একই অবস্থা। সুতরাং কোরআন পড়ার সময়টা কোথা? কোরআন পড়ার সময়টা কোথা? আর আপনি জানেন গণতন্ত্রের নিয়ম যে নো ওয়ার্ক নো ব্রেড, কাজ নেই তো রুটি নেই, তার মানে কাজ করে খাও, কাজ দাও, কাজের যে ডিউটি হবে সেই ডিউটি শেষে যখন ঘরে আসবে তখন তাদেরকে বিলাস যন্ত্র দাও, আর সেই বিলাস যন্ত্রে তারা ব্যস্ত থাকবে, ফলে ফলে আর ধর্ম চিন্তা করতে পারবে না, আর কোরআন খুলে পড়তে পারবে না। তাহলেই এইভাবেই মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। কিন্তু কোরআন, কোরআন যে এমন জিনিস, সেই জিনিসটা মুসলমানরা বুঝতে পারে না। মুসলমানরা বুঝতেও পারে না যে আমাদেরকে কিভাবে পৃথিবীর লোক কোরআন থেকে দূরে সরাবার চেষ্টা করছে। এই দূরভাষিন্দু না বুঝে তারাও বেশ আমরা চই অন্ধের মতো। হ্যাঁ, যত নতুন নতুন নতুন নতুন বের হচ্ছে আর দিচ্ছে, আর বিজি ব্যস্ত, সব সময় ব্যস্ত, কোরআন কোথায় পড়বে? অবশ্য অনেকে কোরআন এখানে ঢুকিয়ে ফেলেছে, কখনো কোরআন দেখে আবার কখনো, হ্যাঁ হ্যাঁ বুঝতেই পারছেন, একই জেহাজে একই যন্ত্রে কোরআনও দেখা হয়। আবার সবাই বলছি না, আছে কোনো কোনো মানুষ নিশ্চয়ই ভালো আছে যারা কোরআন ছাড়া বা ভালো জিনিস ছাড়া খারাপ জিনিস দেখে না, তবে এমন সিস্টেম আছে যে ভালো জিনিস দেখতে গিয়ে খারাপ জিনিস এমনি এসে যাবে, সে সিস্টেমও করা হয়েছে, চিন্তা নেই। আপনাকে যেকোনো ভাবে, হ্যাঁ আপনাকে যেকোনো ভাবে পাপে ঢোকাবেই, এই যন্ত্র এমনি সৃষ্টি হয়নি, শুধু আপনাকে আপনার দিনদার থাকবেন এই যন্ত্র নিয়ে, হতেই পারে না। আপনি নেট ব্যবহার করলেই ভালো দেখতে গিয়ে মন্দ অবশ্যই আসবে। সুতরাং আল্লাহ আমাকে আমাদেরকে পানাহ দেন, যদি আল্লাহ পানাহ না দেন তো বাঁচা বড় কঠিন আছে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين